السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ও মুহতারাম হযরাত মুরব্বিয়ানে কিরাম ও দিগার মুসল্লিয়ানে আযম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে পবিত্র মাহে রমাদানের পূর্বের জুমাতে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে বিভিন্ন গুণে গুণান্বিত করে বিভিন্ন বৈশিষ্ট্যে মণ্ডিত করে সৃষ্টি করেছেন। মূল উদ্দেশ্য হচ্ছে এই মানব জাতি জিন জাতি আল্লাহর ইবাদত করবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাবে মানব সৃষ্টির উদ্দেশ্যকে উল্লেখ করে বলেছেন, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিপরীতমুখী দুইটি বৈশিষ্ট্য বা গুণ রেখেছেন। একদিকে মানুষ একটা প্রাণী, যেভাবে গরু ছাগল মোষ ভেড়া দুম্বা উট এই সবগুলো প্রাণী, এগুলোর যৌন ক্ষুধা আছে এবং পেটের ক্ষুধা আছে, মানুষের এগুলো আছে। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আর একটা বৈশিষ্ট্য দান করেছেন, ফেরেশতাদের বৈশিষ্ট্য। আজমালায়েক বাহরে দারি ওয়াজ বাহাইম নিজহাম, একদিকে ফেরেশতা চরিত্র। ফেরেশতা চরিত্র বলতে কি বুঝাচ্ছি? ফেরেশতাদের বৈশিষ্ট্য হচ্ছে কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে হুকুম করেন তারা আল্লাহর হুকুম মোটেই লঙ্ঘন করেন না, কোন হুকুমকে তারা অমান্য করেন না। এটা ফেরেশতাদের বৈশিষ্ট্য। একদিকে আল্লাহর হুকুম পালন করবে, আর একদিকে পশুর বৈশিষ্ট্য, খাওয়া দাওয়া করবে, স্ত্রী ব্যবহার করবে, সন্তান লালন পালন করবে, এসবগুলো আছে। কিন্তু মূল উদ্দেশ্য কোনটা? শুধু খাওয়া দাওয়া বংশবৃদ্ধি করা এটাই কি মানুষের একমাত্র উদ্দেশ্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, এটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে লিয়াবুদুন, আমার ইবাদত করবে। এজন্য মানুষ সত্যিকার অর্থে পশুর বৈশিষ্ট্য এবং স্বভাবকে কতটুকু গুরুত্ব দেয়, আল্লাহর ইবাদতকে কতটুকু গুরুত্ব দেয়, এটা কখনো কখনো তুলনা করতে চান। যেসব বিষয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পরীক্ষা করেন তার মধ্যে একটা হচ্ছে সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে, রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের আগের লোকদের প্রতি ফরজ করা হয়েছিল। বুঝা গেল সিয়াম শুধুমাত্র এই উম্মতের উপরে ফরজ তা নয়, আগের উম্মতের জন্য ফরজ ছিল। তবে এরকম পূর্ণ এক মাস ছিল কিনা এটার কোন বিস্তারিত আলোচনা পাওয়া যায় না, তবে ছিল। যেমন আশুরার রোজা, এটা মুসা আলাইহিস সালামের যুগেও ছিল, আল্লাহ তাআলা সেটাই বলেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের আগের লোকদের প্রতি ফরজ করা হয়েছিল। এটা দিয়ে বিষয়টাকে মানুষ যাতে কঠিন মনে না করে যে কেমনে না খেয়ে থাকবো, এই জন্য সহজ করে দেওয়া হলো যে তোমাদের জন্যই না, তোমাদের আগে যারা চলে গেছেন তারাও এই সিয়াম পালন করেছেন, এজন্য কোনো কঠিন বিষয় না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কি উদ্দেশ্য? আমরা না খেয়ে থাকলে তোমার কি লাভ? আল্লাহ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, মুত্তাকি হতে পারো। মুত্তাকি কাকে বলে? তাফসীরে ইবনে কাসির একেবারে সূরা বাকারার শুরু দিয়ে যখন খুলবেন হুদাল্লিল মুত্তাকিনের তাফসীর দেখতে পাবেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ জিজ্ঞেস করলেন যে মুত্তাকিন, তাকওয়া অর্জনকারী, তাকওয়া বলতে কি বোঝানো হচ্ছে? আল্লাহর নবীর সাহাবীরাও সেই শিক্ষাই লাভ করেছেন যা আল্লাহর রাসূল দিয়েছেন, এমন সুন্দর একটা ব্যাখ্যা দিলেন, বললেন, তুমি কি কখনো কাঁটাদার জঙ্গলে ভ্রমণ করেছ? কাঁটাদার বেতের কাঁটা, অন্য অন্য কাঁটা যে জঙ্গলে থাকে সেই জঙ্গলে চলেছ? লোকটা বলল, হ্যাঁ চলেছি। বলে, কেমনে চলো? বলে, একেবারে জড়সর হয়ে চলে, যেন কাঁটায় কাপড় আটকে না যায়, পায়ের তলায় কাঁটা বিদ্ধ না হয়, মাথায় কাঁটা কাঁটার খোঁচা না লাগে, এই চতুর্দিকে একই সাথে সতর্ক থাকতে হয়, চোখে আঘাত লাগলো কিনা, কানে কাঁটা আটকে গেল কিনা, মাথায় লাগলো কিনা, পায়ে লাগলো কিনা, কাপড় জড়ালো কিনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যেমনি ভাবে এই কাঁটাদার জঙ্গলে চলতে গিয়ে চতুর্মুখী সতর্কতা অবলম্বন করতে হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে এবং নিষেধগুলোকে পরিহার করতে গিয়ে এরকম সতর্কতা অবলম্বন করার নাম হচ্ছে তাকওয়া। এবং এই তাকওয়া যিনি অর্জন করেন তাকে বলে মুত্তাকি। কি বলে তাকে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব হেদায়েত করবে মুত্তাকিনদের জন্য। মুত্তাকিনদের আবার হেদায়েতের প্রয়োজন কি? মানে যারা মুত্তাকি হতে চায়, তাকওয়া অর্জন করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে সেই লোকদের জন্যই কোরআনে কারীম হেদায়েত করবে, হুদাল্লিল মুত্তাকিন। এখানেও রমজানের ভিতর বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, সংযমী হতে পারো। তোমার পশুত্বকে বর্জন করে তোমার ফেরেশতা চরিত্রকে, আল্লাহর ইবাদতের চরিত্রকে অগ্রাধিকার দিতে পারো, প্রাধান্য দিতে পারো, সেজন্য তোমার প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে। তোমার সামনে খাবার থাকবে, স্ত্রী থাকবে, তোমার সামনে পানি থাকবে, এই সবগুলো খেতে মন চাবে, কিন্তু বর্জন করতে হবে কার হুকুম পালন করে? সিয়াম বলাই হয় সুবহ সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত খানা পিনা, স্ত্রী সহবাস করা, এই সবগুলো জিনিসের থেকে রোজার নিয়তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিরত থাকার নাম হচ্ছে কি? একজন লোক ডাক্তার নিষেধ করেছে সেজন্য সকাল থেকে সারাদিনে কিছুই খায় না, সন্ধ্যার পরে খাইল, সিয়াম হবে? যেহেতু সে আল্লাহর হুকুম পালন করা তার উদ্দেশ্য না, এই নিয়ত করা ফরজ। আমার দেশে নিয়ত মুখস্থ করা লেখা আছে বইতে, ছোটবেলায় কত যে মেধা নষ্ট করেছি এই নাওয়াইতুয়ান মুখস্থ করে আর রোজার নিয়ত মুখস্থ করে, এর চেয়ে যদি একটা সূরা মুখস্থ করতাম কত লাভ ছিল। এই নাওয়াইতুয়ান কোন সাহাবায়ে কেরামকে মুখস্থ করানো হয় নাই, এই নাওয়াইতুয়ান ওই মায় লেখে বাপে কি করে ছেলে প্রচার করে ঔষধ আর কি। এইগুলো কতগুলো কায়দায় বাগদাদি অমুক তমুক মকসুদুল মুমিনিন আরো জানি কি কি আছে এই সমস্ত কিতাবে লিখে আমাদের ছোটবেলায় মুখস্থ করানো হয়েছে কোরআন থেকে দূরে সরাবার জন্য, সঠিক পদ্ধতি থেকে দূরে সরাবার জন্য। নিয়ত মানে হচ্ছে ইরাদাতুল কলব, মনের সংকল্প, মনের ইচ্ছা। আমি যখন ভোর রাতে উঠলাম যে আমি রোজা রাখার জন্য সেহরি খাচ্ছি, এটা আমার নিয়ত। এটা এজন্য যাতে করে কেউ ব্যায়াম করার জন্য, ডাক্তারের নিষেধ করার জন্য অথবা এমনি ঘুমাই রইল, ভোর রাত্রে ঘুম দিল একেবারে সন্ধ্যা সময় গিয়ে উঠল, এই বেটা রোজা হবে? এই জন্য নিয়ত করা ফরজ। এই নিয়ত যে আমি নিয়ত মানে হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর হুকুম পালনার্থে আমি এই যে খানা পিনা ত্যাগ করছি এটা আল্লাহর জন্য, এই নিয়তটা মনে থাকার নামই হচ্ছে কি? নিয়ত। এর নাম কি? নিয়ত, ইরাদাতুল কলব, মনের সংকল্প। এই জন্য নিয়ত মুখস্থ করা লাগবে না, কেমনে মুখস্থ করা? নিয়ত মুখস্থ না এই জন্য রোজাই রাখে না অনেকে। বিভিন্ন কেতাবে লেখা থাকে নাওয়াইতুন আসমা কাদান মিন শাহর রমাদান আল মুবারক ফাদাল্লাকা ইয়া আল্লাহু ওয়া তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, মুখস্থ তো করছি সকালে, এরপরে করি নাই কোনদিনও। আর তো যাই হোক, এই যে কতগুলো নিয়ত, আবার না হয়তো বেসামে কদিন ছোট করে করছে এখন, আবার এটা ওই যে হাব্বি মুকাব্বি হালুয়া তৈরি করছে ছোট করে, এই সমস্ত গুলো করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে ফরজ করেছেন কি জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, সংযমী হতে পারো। তোমার সামনে খানা থাকবে, স্ত্রী থাকবে, পানি থাকবে, মন চায় পানি খাবারের জন্য, তৃষ্ণায় কলিজা শুকিয়ে গেছে, কিন্তু এক আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য সব কিছু বর্জন করে প্রমাণ করো রব্বুল আলামিন আমি পশুত্বের জন্য তৈরি হই নাই, খাবারের জন্য না, পানি পান করার জন্য নাই, তোমার হুকুম পালন করার জন্য তৈরি করেছো, আমি সব কিছু বর্জন করে তোমার হুকুম পালন করছি। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে মুত্তাকি হতে পারো। শুধু এ পর্যন্তই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের চাঁদের আগে, যেমন আজকে আমরা জুমার খুতবা আলোচনা করছি, এরকম একটা দিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন। একটা দীর্ঘ হাদিস বাইহাকী শরীফের সওয়াবুল ঈমানের ভিতরে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত, ক্বালা খাতাবা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান, শাবান মাসের শেষ দিকে কোন একদিন আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন। ফাকালা ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন মুবারক, হে লোক সকল, তোমাদের সামনে একটা মুবারক মাস, বরকতময় মাস ছায়া দিচ্ছে, একটা বরকতময় মাস তোমাদের সামনে আগমন করছে, পহেলা বৈশাখ না অথবা ইংরেজি কোন নতুন বছর নয়, সেটা কি? কদ আযাল্লাকুম শাহরুম মুবারক, মুসলমান পহেলা বৈশাখ উদযাপনের জন্য কত মাস আগের থেকে প্রস্তুতি নেয়? রমজানের জন্য কোন প্রস্তুতি আছে? কদ আযাল্লাকুম শাহরুম মুবারক, তোমাদের উপরে একটা রমজান মাস ছায়া দান করছে, মুবারক মাস ছায়া দান করছে, আজিমুন অনেক বড় মাস, তার ভিতরে এক মাসে 60 দিন, 70 দিন অনেক বড়, আল্লাহ রাসূল বড় বলেছেন, শাহরুন আজিমুন অনেক বড়, তার মানে হচ্ছে তার মর্যাদা অনেক বড়। কে বলছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকেই বলেন, শাহরুন আযীমুন একটা বড় মাস তোমাদের সামনে ছায়া দিচ্ছে, বড় গুরুত্বপূর্ণ মাস। আল্লাহু আকবার, যদি মুমিনরা গুরুত্ব বুঝতো। শাহরুন মুবারাকুন, আরো বলছেন শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, এই মাসের মধ্যে একটা রাত্র আছে এমন যেটা অন্য অন্য হাজার মাসের চেয়ে উত্তম। এটা আরবি একটা কথা, হাজার মাস বলতে আপনি ক্যালকুলেটর নিয়ে বসতেন যে এক হাজার মাসে কত আছে, রাজি বছর চার মাস হিসাব করলেন, এইটা উদ্দেশ্য না। হাজার হচ্ছে আরবি সংখ্যা গঞ্জনার সর্বশেষ সংখ্যা, মানে অনেক। আগের যুগের মেয়ে লোকদেরকে জিজ্ঞেস করেন কুড়ি পর্যন্ত গুনতে জানে, একশো কতটা পাঁচ কুড়ি, আর অনেক মানুষ জিজ্ঞেস করলে বলবে কি কুড়িতে কুড়িতে মানুষ হয়েছে, তার মানে হাজার হাজার। সে ওই কুড়ি পর্যন্ত গণা জানে ওই বুড়ি, এই জন্য যে কুড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আরব জাতিকে বুঝাবার জন্য বলছেন ফিহি শাহরুন, যারা আছে তানাজ্জালুল লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, লাইলাতুল কদর হাজার মাসের যে উত্তম, হাজার হাজার মাসের যে উত্তম। জালাল্লাহু সিয়ামাহু ফরিদাতান, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের দিনের বেলায় সিয়ামকে ফরজ করে দিয়েছেন, সিয়ামকে ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, এবং এই রমজান মাসের রাতের বেলায় কিয়াম করাকে নফল বানিয়ে দিয়েছেন, তাতাওয়ান। আমরা সুন্নাত, সুন্নাত আসলে নফলের একটা অংশ। মান তাকাররাবা ফীহা বিখাসলাতিন মিনাল খাইরি, যেই ব্যক্তি এই মাসে কোন একটা ন্যাক আমল করবে, ভালো কাজ করবে, কানা কামান আদা ফরিদাতান ফীমা সাওয়াহু, সে যেন অন্য মাসে কোন ফরজ আমল করল, এই মাসে কোন নফল আমল করা অন্য মাসে একটা ফরজ আমল করার সমান সওয়াব পাওয়া যাবে, সুবহানাল্লাহ। ওয়ামান আদা ফরিদাতান ফীহি, আর যেই ব্যক্তি এই মাসে কোন ফরজ আমল আদায় করবে, ফরজ আদায় করবে, নামাজ পড়ল, রোজা রাখলো, এই ফরজগুলো আদায় করলো, কানা কামান আদা সাবঈনা ফরিদাতান ফীমা সাওয়াহু, সেজন্য অন্য মাসে সত্তরটা ফরজ আদায় করলো। একটা ফরজ আদায় করলে কয়টা সওয়াব পাওয়া যাবে? সত্তর গুণ সওয়াব পাওয়া যাবে। আহওয়া শাহরুস সবর, এটা হচ্ছে সবরের মাস। কিভাবে তুমি ধৈর্য ধারণ করতে পারো, খাবার নাই, পানি নাই, গলা শুকিয়ে গেছে, এখন কি বউর সাথে ঝগড়া করবে? একটু পাকে দেরি হয়ে গেলে মাশাআল্লাহ কি ঝামেলা শুরু হয়ে যায়, এটা শিক্ষা হচ্ছে। আহওয়া শাহরুস সবর, তোমার সবর শিক্ষা দেওয়ার জন্য এটাকে ফরজ করা হয়েছে, সবরের মাস। যেন খাবারে দেরি হলে তোমার স্ত্রীর সঙ্গে ঝগড়ায় লিপ্ত না হয়ে যাও, শাহরুস সবর, গালিগালাজ শুরু হয়ে যায়, মেজাজ খারাপ হয়ে যায়। ওয়াসবরু ওয়াসাহরুল মুওয়াসাত, এবং এটা হচ্ছে সহমর্মিতার মাস। না খেয়ে থাকলে পরে কি কঠিন জ্বালা, গরিব দুঃখী তোমার সামনে না খেয়ে থাকে, তুমি পেট ভরে খাও কিন্তু তোমার ঘরে খাবারের কোনো অভাব নেই, ক্ষুধার কি জ্বালা তুমি কখনো অনুভব করতে পারো নাই। আল্লাহু আকবার ইসলাম গরিবদের জন্য অনেকেই লেকচার দেয়, কিন্তু ইসলাম যে সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়েছে পৃথিবীর মানুষ যে সিজদায় পড়ে থাকে তাতেও শুকরিয়া আদায় হবে না। শাহরুজ মুওয়াসাত, গরিব দুঃখী মানুষেরা না খেয়ে থাকলে পরে কি কষ্ট পায়, রাতের বেলায় না খেয়ে পেটে ক্ষুধা নিয়ে ঘুমাচ্ছে আর গড়াগড়ি করছে, ঘুম আসে না, চোখ বন্ধ হয় না। আল্লাহর হাবিব ফরমান মান বাতা শাবান ওয়া জারুহু জায়ুন ফালাইসা মিন্না, যেই ব্যক্তি পেট ভরে খাবার খেলো আর তারই পাশে একজন প্রতিবেশী না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় ঘুমালো, এই লোকটা তার খবর রাখলো না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহর নবীর বৈশিষ্ট্য ছিল এটা। আজকে আমাদেরকে খ্রিস্টানরা শিক্ষা দেয় কিভাবে সাহায্য করতে হয়, মুসলমান তওবা করা উচিত। মুসলিম দেশগুলো এই সিরিয়ার সময় ত্রাণ সাহায্য করেছে, আমার দেশের সরকারকে দান করেছে, সরকারকে, সরকার এগুলো গ্রহণ করে আনুষ্ঠানিকতার মাধ্যমে নিয়ে তারপরে কোথায় নিয়ে আল্লাহ ভালো জানে। আর খ্রিস্টান এনজিওরা, খ্রিস্টানরা সাহায্য করেছে ওদের নিজস্ব প্রতিনিধি এনজিওর মাধ্যমে তদারকি করেছে, তারা সেই গ্রামগঞ্জকে ঘর তৈরি করছে, হাসপাতাল তৈরি করছে, টিউবওয়েল দিচ্ছে, আর জনগণকে তাদের পক্ষে খ্রিস্টান বানাচ্ছে। আমি দেখেছি আমার দক্ষিণ অঞ্চলে বরগুনা আমার বাড়ি, এই খ্রিস্টানরা এই সিডারকে একটা মোক্ষম সুযোগ হিসেবে গ্রহণ করেছে, ছোট ছোট ঘর তৈরি করে দিয়ে একটা বাথরুম, একটা দুই দেয়াল, দুই পাশে চারিপাশে দেয়াল দিয়ে দুইটা রুমের একটা ঘর। গ্রামের লোক যার ঘর ছিল না সে তো মহা খুশি, এখন তাকে খ্রিস্টান হতে না, খ্রিস্টানদের গোলামি করতে বলে তাও করবে সে। মুসলমান, আল্লাহর নবীর শিক্ষায় কাজ ছিল না। বুখারী শরীফ খুলো, আল্লাহর নবীর প্রতি যখন ওহী নাযিল হলো, ওহী প্রাপ্ত হয়ে ঘরে ফিরলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও চাদর দাও, আমার ভয় হচ্ছে আমি মরে যেতে পারি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না কি বলেছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরে বলেছেন, খাদিজার প্রত্যেকটা কথা আমাকে এত উপকার করেছে, আমার এক হাতে চাঁদ এক হাতে সূর্য দিলে যে খুশি হতাম তার চেয়ে বেশি খুশি হয়েছি খাদিজার প্রত্যেকটা কথায়। কাল্লা ওয়াল্লাহি লা ইউখযিকাল্লাহু আবাদা, বুখারী চার নম্বর হাদিস, কাল্লা ওয়াল্লাহি লা ইউখযিকাল্লাহু আবাদা, না আপনার কোনো ভয় নেই, আপনার কোনো চিন্তা নেই, আপনাকে আল্লাহ অপমানিত করবেন না, আপনাকে আল্লাহ লাঞ্ছিত করবেন না, ওহী দিয়ে আপনাকে দুনিয়া থেকে বিদায় করবেন না। কারণ কি, ইন্নাকা লাতাসিলুর রহমা, আপনি তো রক্ত সম্পর্ক কখনো ছিন্ন করেন নাই, রক্ত সম্পর্ক বজায় রেখে চলেছেন, আপনি আত্মীয়দের খোঁজ খবর রাখেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখেন, তাদের সাহায্য সহানুভূতি করেন, ওয়াতাহমিলুল কাল, সমাজের অসহায় লোকদেরকে সাহায্য করেন, সমাজের লোকদের বোঝা বহন করেন, সাহায্য করেন, ওয়াতাকসিবুল মাদুম, অন্নহীন বস্ত্রহীন মানুষদের সাহায্য করেন, ওয়াতাকরিদ দাইফ, এবং মেহমানদের মেহমানদারি করেন। পথিক মুসাফের, যাদের রাতের থাকার কোনো ব্যবস্থা নেই, খাবারের ব্যবস্থা নেই, আপনি তালাশ করে করে সেই লোকদেরকে খাবারের বন্দোবস্ত করেন। এমন না মেহমান আসলে ঘরের বিবি সাহেবের রাগারাগি শুরু হয়ে যায়, মেহমান আসলে নিজের কপালে ভাগ পড়ে যায়। আল্লাহর নবী রাস্তার থেকে মেহমান খুঁজে খুঁজে বের করে তারপরে মেহমানদারি করতেন, ওয়া তাকরিব দাইফ, মেহমানদের মেহমানদারি করেন, ওয়াতুইনু আলা নওয়াইবিল হক, এবং দুর্যোগ মুহূর্তে আপনি মানুষের সাহায্য করেন। এই বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যে রয়েছে। শাহরুল মুআসাদ, রমজান মাস হচ্ছে সেই মাস যেই মাসে গরিব দুঃখী মানুষের সহমর্মিতা অনুভব করবে, তাদের পেটের ক্ষুধা বুঝবে, কিভাবে না খেয়ে থাকলে ক্ষুধা পায়, কিভাবে কষ্ট হয়, ক্ষুধার জ্বালা নিয়ে ঘুমানো কত কষ্ট হয় রমজানের বিকাল বেলায় দেখো। বিকাল বেলা যদি দিনটা একটু বড় হয় ক্ষুধায় আর সহ্য হয় না, গড়াগড়ি করে ঘুম আসে না, আবার বসে আবার শোয়, আবার তাকায় ঘড়ি কয়টা বাজলো। ও মুসলমান জাতি, তোমার তো আশা আছে সন্ধ্যার পরে তুমি সূর্য ডুবার পরে ইফতার করতে পারবে, হরেক রকমের ইফতারি খেতে পারবে, সারাদিনে না খেয়ে যা রয়েছ সব পূরণ করার ব্যবস্থা তোমার রয়েছে, তারপরে তোমার এত জ্বালা, আর যেই গরিব দুঃখী লোকটা একদিকে না খেয়ে আছে সামনে খাবে কি তার ব্যবস্থা নেই, সেই লোকটার কত জ্বালা সেইটা বুঝার জন্য তোমাকে রোজা ফরজ করা হয়েছে। শাহরুল মুআসাদ, মুআসাদের মাস, সহমর্মিতার মাস, ওয়াশাহরুল ইউজাদু ফি রিজকুল মুমিন, এই মাসে মুমিন ব্যক্তির রিজিক বৃদ্ধি করে দেওয়া হয়, রিজিকে বরকত দেওয়া হয়, রিজিক বাড়িয়ে দেওয়া হয়। দেখবেন রমজান মাসে যেভাবেই হোক খাওয়নটা ভালোই হয়, রিজকুল ইউজফি রিজক ইউজাদু ফি রিজকুল মুমিন, মান ফাত্তারা ফি সাইমান, শিক্ষা গ্রহণ করো মানুষকে খাওয়াবার জন্য, সেজন্য আল্লাহ হাবিব বলছেন, মান ফাত্তারা ফিহি সাইমান, যেই ব্যক্তি এই রোজার মাসে কোন রোজাদারকে ইফতার করালো, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, এক তো এক নাম্বার ফায়দা তার জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, দুই নাম্বার হলো ওয়াইতকারা কাবাতিহি মিনান নার, পরকালে জাহান্নামের আগুনের থেকে তার গর্দানকে মুক্ত করে দেওয়া হবে, وَكَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَجْرِهِ شَيْءٌ, তিন নাম্বার পুরস্কার হলো রোজাদার ব্যক্তি রোজা রেখে যেই পরিমাণ সওয়াব অর্জন করলো, যেই ব্যক্তি রোজাদারকে ইফতার করালো সেই ব্যক্তি তার সমপরিমাণ সওয়াব অর্জন করবে, এতে রোজাদারের সব কোনো কমই হবে না। সুবহানাল্লাহ, রোজাদারকে ইফতার করানোর সওয়াব। বললা ইয়া রাসূলুল্লাহ, লাইসা মিন্না, কুল্লুনা মা ইয়াজিদু মা ইউফাত্তিরু বিহি সাইম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সকলের কাছে এই ব্যবস্থা নেই যে আমরা রোজাদারকে ইফতার করাবো। তারা মনে করলেন ইফতার করাতে ভালো করে খাওয়াতে হবে। আল্লাহর হাবিব সে প্রশ্ন উত্তর দিলেন, আমাদের জন্য সহজ করে দিলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিল্লাহু হাদা সাওয়াবা, আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব তো ওই ব্যক্তিকে দান করবেন যেই ব্যক্তি মান ফাত্তারা সাইমান আলা মাযকাতিল লাবান আও শারবাতি মাইন, যেই ব্যক্তি এক ঢোক দুধ দিয়ে অথবা এক গ্লাস পানি দিয়ে কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে তার জন্য সেই সওয়াব। ওয়ামান আসবা সাইমান, আর যেই ব্যক্তি কোন রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করাবে খাওয়াবে, সাকাহুল্লাহু মিন হাউদি শারবাতান লা ইয়াদমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাতা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমার হাউজে কাউসারের থেকে এমন পানি পান করাবেন জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর তার কোন তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ, রোজাদারকে ইফতার করাবার কত ফজিলত কত সওয়াব। এই সওয়াবগুলো আমরা অর্জন করতে পারি রমজান মাসে। আমাদের এখানে আমাদের শেষে বলবো ইনশাআল্লাহ আমাদের কিছু মেহমান, আমরা প্রতি বছর এইখানে আপনাদের জন্য ব্যবস্থা, সারা বাংলাদেশ থেকে ছাত্ররা আসে, ইতিমধ্যে এসে গেছে, দূরের ছাত্র অনেক এসে গেছে, বরিশাল থেকে সকালে লঞ্চ এসে গেছে, বিভিন্ন জায়গার ছাত্ররা এসে হাজির হয়েছে আমাদের এখানে রমজান মাসে। আমরা ছাত্রদেরকে, আলেমদেরকে, ভবিষ্যৎ যারা আলেম মাদ্রাসার ছাত্র, এরা যাতে করে কোরআন এবং হাদিসের সহি কথাগুলোকে জাতির সামনে তুলে ধরতে পারে, সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে সাবধান করতে পারে, সেই জন্য এখানে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। কম্পিউটার প্রশিক্ষণ নাম দিয়ে কম্পিউটার শেখানো হয়, ইংরেজি শেখানো হয়, যাতে দাওয়াতি কাজ করতে পারে। আজকে ইংরেজি ভাষার অত্যন্ত গুরুত্ব আলেমদের মধ্যে, এটা আমিও জানি না, যে কারণে আমরা উপলব্ধি করি যে এই ভাষাগুলো কত প্রয়োজন দাওয়াতি কাজ করার জন্য, কোরআন হাদিসের প্রচারের জন্য। সেজন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আপনাদের সুযোগ আছে এখানে ইফতারি গ্রহণ করার, এদের খাওয়ানোর ব্যবস্থা করার। এক একজনে বলতে পারে আমি এক একটা ছাত্রের দায়িত্ব নিতে পারি। আমাদের সবকিছু মিলিয়ে আমরা হিসাব করেছি প্রায় 3,000 থেকে 3,500 টাকা খরচা হয় এক একজনের পিছনে, কারণ কম্পিউটার আনতে হয়, সেগুলো দিতে হয়, খাওয়ানোর ব্যবস্থা করতে হয়, কিছু কিতাবাদি আমরা দিই, এই সব মিলিয়ে এই খরচাগুলো হয়। যাই হোক, সে কথা আমরা একটু পরেই বলি। আমি আলোচনা করছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই রমজান মাসে যেই ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে তার কয়টা পুরস্কার বলা হলো? প্রথম তিনটা, সাধারণ ইফতারের জন্য তিনটা। এক নাম্বার পুরস্কার কি বলা হয়েছিল? গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়, মাগফিরাতান লিযুনুবিহি। দুই নাম্বার পুরস্কার বলা হয়েছিল ওয়াইদ কারা কাবাতিহি মিনান নার, জাহান্নামের থেকে তার গর্দানকে, মানে তাকে মুক্ত করে দেওয়া হয়। তিন নাম্বার পুরস্কার বলা হয়েছিল রোজাদার ব্যক্তি রোজা রেখে যেই পরিমাণ সওয়াব অর্জন করে, যেই ব্যক্তি রোজাদারকে ইফতার করায় সেই ব্যক্তিকেও ওই সমান পরিমাণ সওয়াব দান করা হয়, এতে ওই ব্যক্তির সওয়াব মোটেও কমে না। আর চার নম্বর পুরস্কার হলো যে ব্যক্তি পেট ভরে খাওয়ায় তার জন্য আল্লাহর হাবিব ফরমান, ওমান আসবা সাইমান, যেই ব্যক্তি কোন রোজাদারকে পেট ভরে খাওয়াবে, সাকাহুল্লাহু মিন হাউদি শারবাতান, আল্লাহ তাআলা তাকে আমার হাউজে কাউসার থেকে এমন পানি পান করাবেন, লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত তার আর কোন পিপাসা কোন ক্ষুধা লাগবে না। সুবহানাল্লাহ। অহুয়া শাহরুন, এই মাসটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। শাহরুন আব্বালুহু রহমাতুন, প্রথম অংশ হচ্ছে আল্লাহর রহমাত, তার মানে আপনাদের মতো যারা আগের থেকে আল্লাহকে ভয় করে চলে, পাঁচ অক্ত সালাত ঠিক মতো পড়ে, আল্লাহর হুকুমগুলোকে মেনে চলে, সেই লোকদের জন্য হচ্ছে আব্বালুহু রহমা, আল্লাহর রহমাত দিয়ে তাদেরকে বেষ্টন করা হয়। দ্বিতীয় অংশ হচ্ছে ওয়া আওসাতুহু মাগফিরাতুন, দ্বিতীয় অংশ হচ্ছে মাগফিরাত, ক্ষমা করে দেওয়া হয় যারা পাপ করেছে, জীবনে সারা জীবন অন্যায় করেছে, পাপ করেছে, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে ভোর রাতে উঠে খানা খেয়েছে, রোজার নিয়াত করেছে, আল্লাহ তাআলা বলেন শুনো, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আওসাতুহু মাগফিরাতুন, মাঝখানের অংশ হচ্ছে মাগফিরাত, ক্ষমা করে দেওয়া। ক্ষমা করে দিলে তারপরে কি করবেন? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, তিন নম্বর অংশ হচ্ছে জাহান্নামের থেকে মুক্তির পরোয়ানা লিখে দেওয়া হয়। কি সুন্দর! ওয়ামান খাফফা আন মামলুকিহি ফিহি, যেই ব্যক্তি রমজান মাসের কারণে রোজা রেখে বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, কষ্ট হয়ে যাবে, এই কারণে তার কর্মচারীদের থেকে, অধীনস্থ কর্মচারীদের থেকে কাজ হালকা করে দিবে, সময় কমিয়ে দিল, একটু বিশ্রামের ব্যবস্থা করে দিল। মান খাফফা আন মামলুকিহি ফিহি গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অতিরিক্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন এবং জাহান্নামের থেকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির পরোয়ানা দিয়ে দিবেন। কাজ হালকা করে দেওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেও এই গরীব কর্মচারী মজদুর এদের কথা ভুলে যান নাই, রমজানের ফজিলত বয়ান করতে গিয়েও একথা স্মরণ রেখেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বক্তব্য দিলেন। এমনি ভাবে অনেকগুলো হাদিস আছে রমজান সম্পর্কে, আমি সব হাদিসগুলো আলোচনা করতে যাব না। রোজাদারের জন্য একটা বিশেষ পুরস্কার আছে, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে সারাদিন খানা পিনার থেকে বিরত রাখলেন, এদের পুরস্কার দিবেন না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুখারী শরীফ হাদিস, আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান, জান্নাতের একটা বিশেষ দরজা রয়েছে, গেট রয়েছে, ইউকালু লাহু রায়্যান, যেই দরজার নাম হচ্ছে রায়্যান। কি নাম? রায়্যান মানে হচ্ছে তৃষ্ণা নিবারণ করা, পিপাসা দূর করা। ইউকালু লাহু রায়্যান, এই জান্নাতের স্পেশাল গেট হবে, দরজা হবে রোজাদারদের জন্য, যেই দরজা দিয়ে রোজাদার গণে প্রবেশ করতে পারবে। ইয়াকালু লাহু রায়্যান ইয়াদখুলু মিনহু সাইমুন, সেই দরজা দিয়ে শুধুমাত্র সাইমুন রোজা পালনকারীরা প্রবেশ করবেন। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, ফাকালা আইনাস সাইমুন, ওই দরজার থেকে আওয়াজ আসবে, আইনাস সাইমুন, কোথায় রোজাদাররা? ফায়াকুমুনা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, ফাইযা দাখালু উগলিকা আলা ফালাহুম ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, যখন রোজাদারগণ প্রবেশ করবেন এরপরে গেট বন্ধ করে দেওয়া হবে, সেই গেট দিয়ে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। রমজান মানুষের জন্য সুপারিশ করবে, একটা হাদিস আসছে, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আসসিয়ামু ওয়াল কুরআনু ইশফাআনি লিল আবদি, রোজা এবং কোরআন এই দুইটা জিনিস বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়ামু, রোজা বলবে, আয় রব্বি ইন্নি মানাতুহু ত্বামা ওয়াস শাহাওয়াত বিন নাহার, হে রব্বুল আলামিন, আমি তাকে দিনের বেলায় খাবার থেকে পানির থেকে বিরত রেখেছিলাম, তার যৌন শাহাওয়াত পূরণ করা থেকে বিরত রেখেছিলাম, ও রব্বুল আলামিন সে রোজা রেখেছিল, আমাকে ঠিকমতো পালন করেছে, ফাশাফফিনি ফিহি, তার ব্যাপারে আমার সুপারিশ তুমি গ্রহণ করো, কবুল করো, তাকে মুক্তি দান করো। কে সুপারিশ করবে সিয়াম? কে সুপারিশ করবে? সুপারিশ করবে কোরআন। কোন খাজা বাবার কথা বলা হয় নাই, গাজা বাবার কথা বলা হয় নাই। ও মুসলমান জাতি, ঠিক মতো যেই ব্যক্তি সিয়াম পালন করবে, ঠিক মতো যেই ব্যক্তি কোরআনের কথা কেন আসলো, গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমি সব বলতে গেলে সময় লাগবে। এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, সেই জন্য রমজানের মর্যাদা। রমজান পৃথিবীর ইতিহাসে কত আসলো কত গেল, 16ই ডিসেম্বর কত আসলো কত গেল, 21শে ফেব্রুয়ারি কত আসলো কত গেল, পৃথিবীর ইতিহাসে কেউ খবর রাখে নাই। কিন্তু বাংলাদেশের ইতিহাসে যখন স্বাধীনতা আর ভাষা আন্দোলনের এক ইতিহাস ঘটে গেল, সেই সময়ের থেকে মানুষেরা এই দিনগুলোকে ঘটা করে উদযাপন করা শুরু করেছে। এর আগে মানুষ এগুলোর খোঁজ রাখতো না। ঠিক তেমনি ভাবে পৃথিবীর ইতিহাসে কত রমজান আইলো আর গেল, কেউ খোঁজ রাখার চেষ্টা করে নাই, আল্লাহর দরবারে এর কোনো গুরুত্ব ছিল না। কিন্তু যখন এই রমজান মাসে বিশেষ এক মেহমানকে অবতীর্ণ করা হয়েছে, সেই সময়ের থেকে রমজানের মর্যাদা সমস্ত মাসের চেয়ে বৃদ্ধি করে দেওয়া হয়েছে। ইরশাদ হচ্ছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুম ওয়া ইয়াতাযাক্কার। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হচ্ছে সেই মাস যেই মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। কাকে অবতীর্ণ করা হয়েছে? বোঝা গেল রমজান মাসের মর্যাদা কোন মেহমানের জন্য। রমজানের মর্যাদা এক বিশেষ মেহমানের আগমনী বার্তা নিয়ে এসেছে, এক মেহমানের আগমনের জন্য। সেই মেহমানের নাম কি? কোরআনুল কারীমের সূরায়ে বাকারা 185 নম্বর আয়াতে বলছেন, শাহরু রমাদান, রমজান মাস হচ্ছে সেই মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই মাসে কোরআনকে নাযিল করা হয়েছে। কেন কোরআন নাযিল করা হয়েছে? ও মুসলমান জাতি, রমজানের যেমন সিয়াম পালন করবে, এরকম ভাবে কোরআনও পড়বে, কোরআনকে বুঝবে, কারণ কোরআনের কারণেই রমজানের মর্যাদা। হুদাল্লিন্নাস, যেই কোরআনের মধ্যে মানুষের জন্য হেদায়েত রয়েছে, মানুষ কি করে চলবে, মানুষ কোন তরিকায় চলবে, কোন পথকে অনুসরণ করবে, সেই পথ আমরা খুঁজে পাবো কার থেকে, কোত্থেকে পাবো? হুদাল্লিন্নাস ওয়াবাইনাতিন মিনাল হুদা, এবং সমস্ত হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা রয়েছে। ওয়াল ফুরকান, এবং সত্য এবং মিথ্যার মধ্যে সুস্পষ্ট পার্থক্য করে দেওয়ার মতো বিষয় হচ্ছে কোরআন। ওয়াল ফুরকান, কোরআনের এক নাম কি? ফুরকান। ফুরকান মানে হচ্ছে আল ফারিকু বাইনাল হক্কি ওয়াল বাতিল, যেই কিতাব সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়, সত্যকে মিথ্যা থেকে আলাদা করে দেয়, স্পষ্ট করে দেয়, সেই কিতাবের নাম কি? কোরআন। বুঝতে হবে, মান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করবে সে ন্যায় বিচার করলো। ওমান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যে কথা বলে সত্য কথা বললো। ওমান নামিলা বিহি নাজা, যে ব্যক্তি কোরআনে আমল করবে সে নাজা। তবে দীর্ঘ হাদিসের একটা অংশ, আল্লাহর রাসূল আল্লাহ তাআলা বলছেন, ফামান শাহিদা মিনকুমুস শাহরা ফালিয়াসুমহু, সুতরাং যে কেহ এই রমজান মাস পাবে, রমজান মাস যদি পাও তাহলে ভালো করে খাও, নাকি সুতরাং যেই ব্যক্তি তোমাদের থেকে রমজান মাসকে পাবে, ফালিয়া সুমহু, সেজন্য অবশ্যই অবশ্যই রোজা রাখে, ফালিয়া সুমহু আমরে গায়েব, অবশ্যই যেন রোজা রাখে। এখন রোজা রাখতে পারি না অসুস্থ, তাহলে কি করবো? কত মেহেরবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি যদি অসুস্থ হও, সত্যিকারই অসুস্থ হও, এমন না যে গ্যাস্ট্রিক হয়েছে মানুষকে বলার জন্য, তা না, বাস্তবেই যদি অসুস্থ হও, আল্লাহ তোমাকে বাধ্য করছেন না। আল্লাহ এবারে বলছেন, ওমান কানা মারিদান, যদি কোনো ব্যক্তি রুগ্ন হয়, অসুস্থ হয়, আও আলা সাফারিন, অথবা তুমি সফরে থাকো, সফরে থাকো, কষ্টে হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, আল্লাহ তারা বলছেন, ফাইদাতুম মিন আইয়ামিন উখার, অন্য সময় রাখো, তোমার সুবিধা মতো সময় রাখো, সুস্থ হলে রাখো, ফাইদাতুম মিন আইয়ামিন উখার। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তারা তোমাদের সহজ চান, তোমাদের আরাম পৌঁছাতে চান, কষ্ট দিতে চান না। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালা তুকাম্মিলু ওয়ালা তুকমিলুল ইদ্দাতা, তোমরা সময়টা পূর্ণ করবে, ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদের যে হেদায়েত দান করেছেন তাতে তোমরা আল্লাহর বরাত বয়ান করবে, আল্লাহু আকবার বলবে, আল্লাহ মহান, আল্লাহর বরাত বয়ান করবে, ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এবং যাতে করে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। সেজন্য এই রমজান মাসে কোরআন নাযিল করা হয়েছে, আর রমজানের কারণে তোমাদের এই কোরআনের কারণে রমজানের মর্যাদা। শুধু রমজানের না, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কি কারণে? কোরআনের কারণে। সেটা বয়ান করতে আরো সময় লাগবে, কোরআনে পরিষ্কার আছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়াই করেছেন এইভাবে, রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, ওয়া রাব্বুল আলামিন, তুমি তাদের মাঝে একজন রাসূল পাঠাও, যে রাসূল তোমার ইয়াতলু আলাইহিম আয়াতিক, তোমার আয়াত তেলাওয়াত করে করে মানুষের মনকে পরিশুদ্ধ করবে, পরিচ্ছন্ন করবে, ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব হিকমার তালিম করবে, ওয়ুযাক্কিহিম, এবং তার মাধ্যমে তাজকিয়া করবে, আত্মশুদ্ধি করবে। ও মুসলমান জাতি, রাসূলের মর্যাদা কিসের জন্য? কোরআনের জন্য। আল্লাহ তাআলা কবুল করেছেন দোয়া, সূরা জুমায়ের সাদ হচ্ছে, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইব্রাহিমের দোয়া আল্লাহর দেওয়া, ইব্রাহিমের দোয়া আল্লাহর কি? দুইটায় পার্থক্য আছে কিনা? একটু পার্থক্য আছে। দোয়া, দোয়ার মধ্যে আছে রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম, একেবারে শেষে গিয়ে। কিন্তু আপনারা জানেন, বারবার আমি বলেছি, ইউযাক্কি তাজকিয়া মানে হচ্ছে পরিচ্ছন্ন করা, পরিচ্ছন্ন আগে হয় তারপরে নতুন রং করায়, ঠিক কিনা? না রং করে তারপরে পরিষ্কার করে? পুরাতন বিল্ডিং এ রং করলে আগে ঘষে মেজে পরিষ্কার করে তারপরে রং করে, না রং করে তারপরে ঘষে? আগে ঘষতে হয়। ইব্রাহিমের দোয়ার মধ্যে রং করা এসে গেছে আগে। নতুন রং করবে আগে এসে গেছে। আল্লাহ তাআলা সূত্রে উত্তর দিলেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিজিন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি আয়াত তেলাওয়াত করবেন, ওয়া ইউযাক্কিহিম, কোরআনের আয়াত দিয়ে মানুষের আত্মাকে শুদ্ধ করবেন, তাজকিয়া করবে, আত্মাকে শুদ্ধ করবেন, আত্মশুদ্ধি করবে, আত্মাকে শুদ্ধ করবেন কিসের থেকে? আত্মা শুদ্ধ করে শিরিকের থেকে, বেদাত থেকে, কিবাত থেকে, মিথ্যা থেকে, চুগলখুরি থেকে, সমস্ত আত্মার যত রোগ আছে সমস্ত রোগের থেকে। এক নাম্বার রোগের নাম শিরিক, এক নাম্বার রোগের নাম কি? শিরিক। দুই নাম্বার রোগের নাম নিফাক মুনাফিকি। তিন নাম্বার রোগের নাম জুলুম। চার নাম্বার রোগের নাম বেদাত। পাঁচ নাম্বার রোগ এরকম ভাবে রোগ অনেকগুলো আছে, শিরিক, বেদাত, নিফাক, জুলুম, কিবাত, শিকায়ত, মিথ্যা। এই সমস্ত রোগের থেকে পরিচ্ছন্ন করবে কোরআন দিয়ে। কি দিয়ে? না কোনো খাজা বাবার অজিফা দিয়ে, আর কোনো খাজা বাবার অজিফা দিয়ে নয়, খাজা বাবার অজিফা দিয়ে নয়, কোরআন দিয়ে মানুষ আত্মশুদ্ধি করতে হবে। আত্মশুদ্ধির প্রথম কাজ সমস্ত গায়রুল্লাহ থেকে অন্তরকে পরিষ্কার করে একমাত্র আল্লাহর বিধান, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম কি? আত্মশুদ্ধি। আর আমাদের দেশে আত্মশুদ্ধির নামেই আলোচনা আসতে শুরু হয়। আজকে মানেই আত্মশুদ্ধি মানেই শুরু হচ্ছে, পীর ধরো, পীরের মোরাকাবা করো, অন্তরে বসাও, শিরিক করো। তাজকিয়ার অর্থ যেটা, তার সম্পূর্ণ উল্টো একটা জিনিসকে আমাদের সমাজে শিখায় তাজকিয়ার নামে। পীরের মোরাকাবা করো, পীর ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। পীরের ধরো, পীর একশো ছাব্বিশ তরিকা প্রয়াণ করবে, তার মধ্যে চিস্তিয়া সাবেরিয়া তরিকা, শর্টকাট তরিকা, গত জমা দেখাই নেই, লেখা আছে এত তরিকা, এত হাজার হাজার তরিকা, কোরআনে পরিষ্কার তরিকা, একটা তরিকা কয়টা? ওয়ান্নাহাদা সিরাতি মুস্তাকিমান, আমার রাস্তা একটা রাস্তা, সোজা রাস্তা। আল্লাহ রাসূল সোজা একটা দাগ দিয়ে, ডানে বামে ছোট ছোট দাগ দিয়ে বলেছেন, এই মাঝখানের দাগ হচ্ছে আমার রাস্তা, আর বাকি সব রাস্তা কার রাস্তা? শয়তানের রাস্তা। আলা কুল্লি সাবিলি মিনা শয়তান, প্রত্যেকটা রাস্তার মুখে মুখে একটা করে শয়তান বসে আছে। যখন কোন মানুষ সেই সোজা রাস্তায় চলতে চায়, তখন শয়তান কয় এই তরিকায় ঢুকো, ওই তরিকায় ঢুকো। এই সমস্ত তরিকা, একশো ছাব্বিশ তরিকা, এক হাজার তরিকা, দুইশো তরিকা, পাঁচশো তরিকা, এই সমস্ত তরিকা ইসলামে দেয়। ওই বসনা কিতাবে আছে, আমি বলেছিলাম সেই কিতাবে আছে ঠিকই, সেই কিতাবটা কি বুখারী শরীফ, সেই কিতাব মুসলিম শরীফ, সেই কিতাব কিতাব শরীফ কোন কিতাব, সেই কিতাব কি কোরআন শরীফ, না শয়তানের ডায়েরি? কোন কিতাবে লেখা আছে দেখাও তুমি। কিতাবে আছে একশো ছাব্বিশ তরিকা, তার মধ্যে একেবারে শর্টকাট সিস্টেম সাবিরে তরিকা। কোন কিতাবটা লিখেছে সেই কিতাবটা কি বুখারী শরীফ না মুসলিম শরীফ না তিরমিজি না আবু দাউদ তাফসীরে কুরতুবী তাফসীরে কাসির কোরআন শরীফ না কোন তাফসীর কিতাব? কোন তাফসীরের কিতাবে নাই, হাদিসের কিতাবে নেই। আছে কোন কিতাবে? কোন সুফির কিতাবে, কোন বুজুর্গের নাম দিয়ে কোন তরিকার কিতাবে আছে? শয়তানের ডায়েরিতে লেখা রাখতে পারে। আমাদের মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা তরিকা দিয়েছে, সেই তরিকার নাম ইসলাম। তার নাম কি? সোজা রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তায় চলতে হবে। আল্লাহ তাআলা সেটাই বলছেন, এই আয়াতের পরেই আছে, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব, রমজানের আয়াতের পরেই এই আয়াতটা চলে আসছে, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি, হে নবী আপনার কাছে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি কোথায় আছি, আমি তার ডাক শুনি কিনা, আপনি শুনুন, ফা ইন্নী করিব, আমি তো বান্দার কাছেই আছি, উজিবু দাওয়াতাদ দাই, বান্দা যখন আমাকে ডাক দিবে আমি সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিব, আমি ডাইরেক্ট শুনি, কোনো ভায়া নাই, মাধ্যম নাই, ইয়াকা নাবুদু, ডাইরেক্ট বলা হচ্ছে ডাইরেক্ট ভায়া মাধ্যমে, ইয়াকা নাবুদু উজিবু দাওয়াতাদ দাই ইযা দাআনি ফালইয়াস্তাজিবু লি, বান্দা যখন আমাকে ডাক দেয় আমি তার ডাকে সাড়া দিব, ওয়ালিউমিনু বিল্লাহুম ইয়ুরশিদুন লাল্লাহুম ইয়ুরশিদুন। এরপরে রোজার আরো কিছু আহকাম আছে, রোজার মাসে রাতের বেলা স্ত্রী ব্যবহার করা যাবে সেটা নিষেধ না, সেই সব বিধানগুলো এই সূরা বাকারার পঁচাশি ছিয়াশি সাতাশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আজকে আলোচনা ছিল রমজান মাসের স্বাগতিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ভাষণ দিয়েছেন, আমরা তার কিছু আলোচনা করলাম। রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, রমজান মাস রহমত বরকত মাগফিরাতের মাস, রমজান মাস সহমর্মিতার মাস, রমজান মাস গরিব দুঃখীর দুঃখ ব্যথা বোঝার মাস, রমজান মাস দান সদকা খয়রাতের মাস, রমজান মাস তওবার মাস, রমজান মাস কোরআন নাযিলের মাস, রমজান মাস। এজন্য আমাদের রমজান মাসকে যথাযথ পালন করতে হবে, গুনাহের থেকে তওবা করা, সবসময় তওবা করব। রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেশি ইবাদত করতেন, বেশি দান খয়রাত করতেন, সাদকা করতেন, আমাদের করতে হবে। রমজান একটা ঔষধ, রমজান একটা কি, এটা ইনশাআল্লাহ এই জুমায় অসম্ভব হচ্ছে না, আমি এটা আগেও আলোচনা করেছি। যেহেতু রমজান আবার এসে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে আগুন রেখেছেন, মাটি রেখেছেন, পানি রেখেছেন, আর এই সবগুলোর মধ্যে একটা রোগ আছে। এই যে রোগ পানি মানুষের মধ্যে আছে, পানির স্বভাব হচ্ছে, আমি বলেছি এগুলো, আগুনের স্বভাব অহংকার করা, মাটির স্বভাব কৃপণতা, পানির স্বভাব লোভ, আর বাতাসের স্বভাব নাম প্রচার। এই লোভের চিকিৎসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ঔষধ দান করেছেন, তার নাম কি, সওম। খাবার পাবে, স্ত্রী পাবে, সামনে সব বাদ দিয়ে রোজা রাখো, এই সবগুলো বর্জন করো। এইভাবে লোভ সামলানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ঔষধ দিয়েছে, সে ঔষধের নাম কি, সিয়াম। বিস্তারিত আলোচনা আবার সুযোগ হলে কখনো করা হবে, কিন্তু শর্ত হচ্ছে ডাক্তার যেমন ঔষধ দিয়ে বলে মন গড়া খেতে পারবে না, এটা খাওয়ার আগে, এটা খাওয়ার পরে এই প্রেসক্রিপশন অনুযায়ী খেতে হবে, তার উল্টা পাল্টা করলে ঔষধে কাজ হবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই ঔষধগুলো দিয়েছেন অহংকারের চিকিৎসার জন্য। আগুনের রোগ ছিল অহংকার, তার চিকিৎসার জন্য নামাজ। এরকম ভাবে মাটির স্বভাব হচ্ছে কৃপণতা, তার চিকিৎসার জন্য কি, জাকাত। এরকম ভাবে বাতাসের স্বভাব হচ্ছে নাম প্রচার, তার জন্য হজ। আর পানির বৈশিষ্ট্য হচ্ছে লোভ, তার চিকিৎসার জন্য কি। এগুলো আমার পিছনে যে ক্যাসেট গুলো আছে এগুলো পাবেন, একটু বিস্তারিত আলোচনা আছে, আপনারা ওই ক্যাসেট গুলো সিডি গুলো নেবেন, দুইটা সিডি বের হয়েছে পর্যন্ত, চার মাসের যত খুতবা সবগুলো পাওয়া যাবে, আপনারা ওখান থেকে নিয়ে নেবেন, তাহলে বিস্তারিত আলোচনা পাবেন। আমি সেখানে বিস্তারিত আলোচনা করেছি মানুষের মধ্যে মাটি কেমনে আছে, পানি কেমনে আছে, আগুন কেমনে আছে, বাতাস কেমনে আছে, এইগুলোর ঔষধ গুলো কি কি, সেই ঔষধ গুলো ব্যবহার করতে হবে কার তরিকা অনুযায়ী, আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী, না কোনো খাজা বাবার তরিকা অনুযায়ী, কার হুকুম মেনে। এটাই হচ্ছে ইসলামের পাঁচ বিনার মূল বক্তব্য, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাত ওয়া ইতাউ যাকাত ওয়া হজ্জ ওয়া সাওমে রমাদান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই চারটা চারটা ঔষধ, এই চারটাকে ব্যবহার করতে হবে আল্লাহর হুকুম মেনে, এক আল্লাহর হুকুম মেনে, আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী, তাহলে কাজ হবে, ঠিক কি না। ইনশাআল্লাহ রমজানের আরো আলোচনা সামনে আসবে, রমজান মাসে আমরা দান সৎকার বেশি করে করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আজমাইন।